রোজ হাশরে আল্লামার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাশরে আল্লামার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাগার, আল্লাহ করুণা বিচার। রোজ হাশরে আল্লামার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনি জীবন ভরে দোষ করেছি ঘরে পড়ে, আমি জেনে শুনি জীবন ভরে দোষ করেছি ঘরে পড়ে, আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। রোজ হাশরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাগার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমানের নাম নিলে, ওই নামের গুণে তরিয়ে যাব কেন, এ জ্ঞান দিলে দিন ভিখারী হয়ে আমি, ভিক্ষা যখন চাইব স্বামি, দিন ভিখারী হয়ে আমি, ভিক্ষা যখন চাইব স্বামি, তুমি শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার। রোজ হাশরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, وأشهد أن محمد عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل গগনের ভবনে যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক ও মালিক, সৃষ্টিকর্তা, রুজিদাতা, যিনি আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দেন, দুঃখ কষ্ট দেন, রোগ বালা দেন, আরোগ্য দান করেন। যে রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, যিনি আমাদেরকে কামান, যিনি আমাদেরকে হাসান, যিনি আমাদের জীবন দান করেন, যিনি আমাদের মৃত্যু দান করেন। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের বরেণ্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়ে গেছেন। আজকে আলোচ্য বিষয় হাসি কান্না নিয়ে, তবে হাসি নয় শুধু কান্না নিয়ে। বর্তমান পৃথিবীর মানুষ অধিকাংশ হাসি নিয়ে ব্যস্ত। অবশ্য যেখানে যুদ্ধ বিগ্রহ চলছে সেখানে দিনরাত মারকাট চলছে, হাহাকার চলছে, হাহুতাশ চলছে, কান্না চলছে। কিন্তু আমরা যারা আরামে আছি তারা আরাম নিয়ে, স্যাটেলাইট নিয়ে বড় আনন্দে আছি এবং সর্বদা এমন হাসা হাসছি যে হাসতে হাসতে আমাদের হৃদয় মৃত হয়ে গেছে, মরা হয়ে গেছে। অথচ উচিত হল কান্না করা, কিন্তু কান্না তো এমনি করা যায় না, কান্না করে এমনি আসে না। কোন দুঃখ হৃদয়ে থাকলে তবেই কান্না আসে। আমরা আজকে সেই কান্না নিয়ে আলোচনা করব আর দেখব এই কান্নার ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ দিয়েছেন, কোথায় কিভাবে কান্না করেছেন, সাহাবারা কোথায় কিভাবে কান্না করেছেন, এবং আমাদেরও সেইভাবে কান্না করা উচিত। কান্না করলে লাভ কি? এক বিন্দু চোখের অশ্রু জাহান্নামের ওই জ্বলন্ত আগুনকে নির্বাপিত করতে পারবে। এক ফোঁটা অশ্রু যদি আপনি বহান আপনার চোখে, তাহলে ওই জ্বলন্ত আগুন, যে আগুন এই পৃথিবীর আগুন থেকে 70 গুণ তেজ বেশি, সেই আগুন নিভিয়ে যাবে চোখের পানি, এক বিন্দু মাত্র পানি। আল্লাহ আমাদেরকে হাসান, আল্লাহ আমাদেরকে কান্না। আল্লাহ বলছেন তিনি হাসান আর তিনি কান্না, আলোক ছায়া, হাসি ও অশ্রু, বিধাতার প্রকৃতি, কাঙাল কখনো রাজ্য লভিছে, রাজায় মানিছে দিক, শিখাইছে ওরা কেমনে আমরা কাঁদিব জীবন ভরে, কত ভালো হতো যদি শিখাইত হাসিব কেমন করে। আপনি হয়তো বলবেন, হুজুর আমরা এত দুঃখ কষ্টে বাস করছি, আপনি আমাদেরকে হাসি শিক্ষা দেবেন, হাসি শিক্ষা না দিয়ে কান্না শিক্ষা দিচ্ছেন। আমরা কান্না তো করতেই জানি, কান্না তো এমনি দুঃখ হলে আসে, কিন্তু হাসতে জানি না। কিন্তু এ কথা ভুল, হাসতেও আপনারা জানেন, বরং হাসির জিনিসটাই বেশি। অবশ্য কোন কোন মানুষের দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি মানুষ আছে যাদের হাসি কম কান্না বেশি, কিন্তু অধিকাংশ মানুষের হাসি বেশি কান্না কম, আর তার জন্যই শিক্ষা দিতে হচ্ছে। অতএব আপনারা এই কথা বলা উপকারে আসবে, এই কারণে সবাই পারে। আঘাত দিলে কান কাঁদে, সবাই কান্না করবে, কাউকে আঘাত পায় সে কান্না করবে, কারো মা মারা গেছে কাঁদবে, তার ভাই মারা গেছে, তার ছেলে মারা গেছে কাঁদবে, তার তৈরি বেটা মারা গেছে কাঁদবে, এটা সব নেই, এটা শিক্ষা দিয়ে নেই যে তোমার বেটা মারা গেছে তুমি কান্না করো, বরং ওখানে শিক্ষা দিতে হবে কান্না করো না। তাহলে কোন কান্না শিক্ষা দেবো সেটাই আপনাদেরকে বলব। এমন এক কান্না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। কি কোন কান্না শিক্ষা দিচ্ছি? আল্লাহর ভয়ে কান্না কঠিন সব জিনিস না, কারণ আপনি ব্যক্তিগত স্বাভাবিক জীবনযাত্রার কথা খেয়াল করুন। যদি আপনার কাছে খবর আছে যে আপনার কোনো ছেলে বাংলাদেশে মারা গেছে, আপনি কান্দবেন না, কারণ আপনি বিশ্বাস করছেন না যে সে মারা যেতে পারে বা মারা গেছে। কখন কান্দবেন জানেন? যখন আপনি বিশ্বাস করবেন যে সত্যপক্ষেই সে মারা গেছে। আর যদি আপনি শোনেন যে মারা গেছে, আপনি বিশ্বাস না করলে পরে কান্দতে পারেন না, আপনার চোখে পানি আসতে তাহলে আল্লাহ চোখে পানি আসতে পারে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে সে ব্যক্তি জাহান্নামে যাবে না, হাত্তা ইয়াউতাল জাবানু ফি দারাক, যতক্ষণ পর্যন্ত না দোয়ানো দুধ স্তনে ফিরে যায়। গায়ে দোয়ানোর পর যে দুধ আপনি পাত্রে রাখবেন সেই দুধ কি আজ স্তনে ফিরে দেওয়া সম্ভব? তেমনি ওই মানুষের জাহান্নামে যাওয়া অসম্ভব যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে। তিনি আরো বলছেন, আইনানি লা ইয়ামাসসুহুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুটো চোখে দুটো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওয়াইনুন বাযাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর সেই চোখ জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, সদা জাগ্রত হয়ে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিনি আরো বলছেন, সাত ব্যক্তি কাল আরশের নিচে, কেয়ামতের আরশের নিচে।